নীলা চলে দারুভূত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভারত যুদ্ধরে অর্জুন রথরে বিনা অস্ত্রে কল যুদ্ধ বিনা অস্ত্রে কল যুদ্ধ কুরুক্ষেত্রে গীতা কহিল অর্জুনর মন মহিল তথাপি অবুঝা শিষ্যকু বিশ্বরূপ দেখাইল কুরুক্ষেত্রে গীতা কহিল অর্জুনর মন মহিল তথাপি অবুঝা শিষ্যকু বিশ্বরূপ দেখাইল তুম লীলা কি বহে হরি তুম কৃপা জারে পড়িব ঝরি সে কা বুঝিব তুমার লীলা দিন বন্ধু দইতারি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভারত যুদ্ধরে অর্জুন রথরে বিনা অস্ত্রে কল যুদ্ধ অছ নীল শৈলে স্বয়ং ব্রহ্ম দারু রূপরে শরণ যাচুছ পয়রে প্রভু তুমি কলি কালরে বসি অছ নীল শৈলে স্বয়ং ব্রহ্ম দারু রূপরে শরণ যাচুছ পয়রে তিনি ভুবনরে তুম পরি কিয়ে মণিমা কোটিকে গোটিয়ে তুমি শান্তি দূত আহে জগন্নাথ কম্ভু কটক বিহারী ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভারত যুদ্ধরে অর্জুন রথরে বিনা অস্ত্রে কল যুদ্ধ বিনা অস্ত্রে কল যুদ্ধ ভারত যুদ্ধরে অর্জুন রথরে বিনা অস্ত্রে কল যুদ্ধ বিনা অস্ত্রে কল যুদ্ধ সেই নন্দী ঘোষ এবে বি চড়ুছ নীলা চলে দারুভূত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায়